نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا درود إبراهيم قرآن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ পাক তার হুকুম ইশার নামাজের পর তার ঘরে বসে কোরআনে কারীমের কিছু আলোচনা করবার এবং শুনবার তৌফিক দিয়েছে যে যাকে ভালোবাসে তাকে তার প্রিয় জিনিসটা দান করে আল্লাহওয়ালা বুজুর্গগণ বলেন যে আমি জানি কখন আল্লাহ তাআলা আমাকে স্মরণ করে আল্লাহ তাআলা কখন আমাকে ভালোবাসে জিজ্ঞেস করা হলো কখন আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসে স্মরণ করে বুঝেন যখন আমি আল্লাহ তাআলাকে ডাকি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি তখন আমি বুঝি যে আল্লাহ তাআলা আমাকে স্মরণ করতেছে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবার তৌফিক পাওয়ার অর্থ হলো যে আল্লাহ তাআলা মহব্বত করে ভালোবেসে তার ঘরে এনে তাকে ডাকবার তৌফিক দিয়েছেন এক বাচ্চা ছোট্ট একটা ঘটনা আলোচনা শুরুতেই ভূমিকা দিয়েছিল শুরু করি এক বাচ্চা সব ছিল পাখি পালানি পাখি পালত খুব যখন বাচ্চা রাজমহলে ডুবত তখন পাখিগুলো তার নিজ আওয়াজে ডাকতে থাকতো কিচির মিচির যে ডাক কাক বেচারাকে ওই দায়িত্বশীল ব্যক্তি যে রক্ষণাবেক্ষণ করত, সে কাক বেচারাকে খাবার কম দিত, কাক বেচারার পেট খালি হওয়াতে সে বেশি ডাকত। আর বাচ্চার কাছে কাকের আওয়াজটা কে কে আওয়াজ ভালো লাগে না। অপরদিক থেকে কোকিলকে ওই রক্ষণাবেক্ষণ লোকটা বেশি খাবার দিত, দামি পাখি, সুন্দর পাখি। কোকিল বেশি খাবার খেয়ে তার পেট ভর্তি থাকতো, সে আর ডাকত না। বাচ্চা কয়েকদিন এই অবস্থা দেখে আল্লামা রুমি রহমতুল্লাহ আলী উল্লেখ করেছেন ঘটনাটা, থানবী রহমতুল্লাহ আলীকে উপমা দিতেন এটা। তার বাচ্চা ওই লোকে ডাকলেন দায়িত্বশীল ব্যক্তিকে, ডাক দিয়ে বললেন যে আগামী দিন থেকে কাকের খাবার বেশি দিবে, কোকিলের খাবার কম দিবে। উল্টা বিচার হলো, কাকরে এত পছন্দ করে না অথচ তাকে খাবার বেশি, আর কোকিলকে বেশি পছন্দ করে অথচ তাকে খাবার কম। বাচ্চার হুকুম মানতে হবে, বাচ্চার হুকুম মোতাবেক কাকরে খাবার বেশি, কোকিলে খাবার কম। এখন কাক যখন পেট ভর্তি থাকে, বাচ্চা যখন ঢোকে, পাখিগুলো দেখতে থাকে, তখন কাক বেচারা ঠান্ডা হয়ে থাকে, পেট ভর্তি, এখন না তার কোনো অভাব নেই, টাকার কোনো দরকার নেই। অপরদিক থেকে কোকিল বেচারা তার পেট খালি, পেট খালি থাকার কারণে এখন সে খুব তার যে আওয়াজ, মিষ্টি আওয়াজ, এসে কু কু করে ডাকা শুরু করছে। বাচ্চার উদ্দেশ্য ছিল কোকিলের মিষ্টি আওয়াজ শোনা। এখন দায়িত্বশীল ব্যক্তি জিজ্ঞেস করে, বাচ্চা মহারাজ এটা কেমন করলেন? বাচ্চা ব্যাখ্যা দিয়ে বোঝায় যে দেখ, কাকের এই কাকা আওয়াজ আমার কাছে ভালো লাগে না, এই জন্য তারে তুই সামান্য খাবার দিয়ে পেট ভরা রাখ, তার আওয়াজ আমার কাছে দরকার নেই। আর কোকিলের আওয়াজটা আমার কাছে ভালো লাগে, এই জন্য কোকিলকে তুই সাময়িক সময়ে খাবার কম দিয়ে তার এই কুকু আওয়াজটা আমাকে একটু শোনা, আমার কাছে ভালো লাগছে। দুনিয়ার বিচার আল্লাহ তাআলার কাছে এমন, আল্লাহ তাআলা যে বান্দাকে ভালোবাসে, আল্লাহ তাআলা নবী রাসূল নেক বান্দাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে, এদেরকে পেট খালি রাখে, অভাবে রাখে, বিপদে রাখে, আল্লাহ তাআলা তাআতে আল্লাহর ঘরে ঢুকায় যে আমাকে ডাক, আমার কাছে দোয়া কর, তোর ডাকটা আমার কাছে ভালো লাগে। কাফের মুশরিক ইহুদি নাসারা যারা আল্লাহকে ভালোবাসতে চায় না, আল্লাহও ভালোবাসে না, এদেরকে ওই কাকের মতো পেট ভর্তি খাবার দিয়ে যা, তুই এই দুনিয়া নিয়ে থাক, তোর ডাক আমার কাছে ভালো লাগে না। আল্লাহ তাআলা যে বান্দাকে ভালোবাসে, ওই বান্দাকে আল্লাহ তাআলা চায় যে বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকটা শুনি। আল্লাহ তাআলা সেই নিয়ম অনুপাতে যে আমাদেরকে আল্লাহর ঘরে এসে তার ডাকবার, তার ইবাদত করবার তৌফিক দিয়েছেন, এর জন্য শুকরিয়া আদায় করে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। তেলাওয়াতকৃত আয়াত সূরাতুন নিসার 57 নম্বর আয়াত। আয়াতের অর্থ, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, অচিরেই আমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যার নিজ দিয়ে প্রবাহিত হয়, বহমান থাকে, চলতে থাকে নহর সমূহ, সেখানে তারা চিরস্থায়ী অনন্ত অসীম কাল ধরে থাকবে, এবং সেখানে তাদের জন্য পূত পবিত্র স্ত্রীগণ থাকবে, সহধর্মিণীগণ থাকবে, এবং তাদেরকে আমি বিস্তৃত শীতল ছায়ার ভিতরে আমি আল্লাহ তাআলা প্রবেশ করাব। আয়াতের ধারাবাহিকতা, আগে পরের মিল, 56 নম্বর আয়াতে গিয়েছিল কাফেরদের আলোচনা গত সপ্তাহে, তার আগে যাচ্ছিল ইহুদি নাসারা, নবুয়তের দাওয়াত পাওয়ার পরও, কোরআনে হাদিসের দাওয়াত পাওয়ার পরও যারা সেই ডাকে সাড়া দেয়নি তাদের পরিণতি কি হবে, সেই প্রসঙ্গে 56 নম্বর আয়াত, আগের আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা আমার আয়াতকে অস্বীকার করবে, আমাকে অস্বীকার করবে, আমি তাদেরকে সানুদখিলুহুম, অচিরেই বা আমি তাদেরকে প্রবেশ করাবো জাহান্নামে, তাদেরকে শাস্তি দিব ইত্যাদি আলোচনা করার পর কোরআনে কারীমের বর্ণনার ধরন, উপস্থাপনার শৈলী বলা হয় উসলুব, এমন যে আল্লাহ তাআলা যদি জান্নাতের আলোচনা করেন সাথে সাথে জাহান্নামের আলোচনা করে ভয় দেন, আল্লাহ যদি কখনো জাহান্নামের শাস্তি দিয়ে সতর্ক করেন সাথে সাথে জান্নাতের আলোচনা দিয়ে আশাবাদী করেন, যদি কখনো ঈমানদারদের আলোচনা করেন সাথে সাথে আল্লাহ তাআলা কাফেরদেরও আলোচনা করেন, যদি কখনো আল্লাহ তাআলা কাফেরদের আলোচনা করেন সাথে সাথে ঈমানদারের আলোচনা করেন। কোরআনে কারীমে আপনি যেখানে দেখবেন না কেন জান্নাতের আলোচনা হয় তার পরে না হয় তার আগে জাহান্নামের আলোচনা আছে। স্কুল কলেজে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে কি থাকে বা স্কুলে যখন পরীক্ষা হয় ফার্স্ট ডিভিশনে পাস করলে তাদের এই পুরস্কার দেওয়া হবে, যারা 1, 2, 3 হবে, কিন্তু যারা ফেল হবে এদেরকে তিরস্কার করা হবে। ফেল করলে একে যদি তিরস্কার করা না হয় তাহলে পাস ওয়ালাকে সম্মান দেওয়া হলো না। যে ফেল করছে এর জন্য তিরস্কার থাকবে, যে পাস করেছে এর জন্য থাকবে সম্মান পুরস্কার। ঠিক আল্লাহ তাআলার নিয়ম অনুপাতে, আল্লাহ তাআলার এই বর্ণনা শৈলী উপস্থাপনার নীতি অনুপাতে আগের আয়াত জাহান্নামীদের, দ্বিতীয় আয়াত জান্নাতীদের, আগে পরের মিল আমরা বুঝলাম সহজে। দ্বিতীয় হলো যে আল্লাহ তাআলা আয়াতের শুরুতে বলতেছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে। সানুদখিলুহুম, অচিরেই আমি তাদেরকে, খুব সদ্য আমি তাদেরকে প্রবেশ করাবো জান্নাতে। জান্নাতে প্রবেশ করাবো, এটা হলো সংবাদ, এটা হলো ফলাফল। আর তার আগের শর্তটা কি, আগের মুক্তটা কি, সাবজেক্ট কি? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুইটা শর্ত, যে ঈমান আনবে সৎ কাজ করবে। এই দুইটা কাজ যে ব্যক্তি করবে তার ফলাফল কি হবে? সানুদখিলুহুম, যে অচিরেই তাদেরকে প্রবেশ করানো হবে, বা আমি আল্লাহ, আয়াতের শাব্দিক অনুবাদ হলো সানুদখিলুহুম জান্নাত, নিশ্চয়ই আমি আল্লাহ এদেরকে জান্নাতে প্রবেশ করাবো। তার শর্ত দুইটা হলো ঈমান আনা, আমল করা। আমাদের সমাজে মানুষ মনে করে যে ঈমান ঠিক আছে, আমল না করলে কি হবে, একসময় আমল করব, এমন কোন মতে চলি, ঈমানটা তো ঠিক আছে। বাস্তবতা বুঝতে হবে, ঈমান দুইটা জিনিস, ঈমান দুই ধরনের। এক ধরনের ঈমান হলো মৌখিক ঈমান, মুখে বলি ভাই আপনাকে আমি মহব্বত করি, খুব মহব্বত করি, খুব শ্রদ্ধা করি, কিন্তু ভিতরে আমার নাই, ভিতরে আমার নাই, এক প্রকার। এক প্রকার ঈমান হলো মৌখিক ঈমান, আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আল্লাহকে বিশ্বাস করি, এগুলো আমি স্বীকার করতেছি, আমার অন্তরে ঈমানের বীজ এখনো বপন হই নাই, ঈমানের শিকড় এখনো মজবুত হই নাই। আর এক প্রকার ঈমান হলো যে মুখে তো আমি ঈমান বলি, কিন্তু সাথে সাথে আমার অন্তরে ঈমানের বীজ বপন হয়ে গেছে, ঈমানের শিকড় আমার অন্তরের মধ্যে গেঁথে গেছে। এই দ্বিতীয় প্রকার ঈমান যখন কোনো ব্যক্তির মধ্যে ঢুকে, তখন ওই ব্যক্তিকে নেক আমল করার জন্য কারোর দাওয়াত দেওয়া লাগে না। দ্বিতীয় প্রকার ঈমান যখন কোনো ব্যক্তির মধ্যে, সাহাবা কেরামের মধ্যে সবচেয়ে বড় গুণ ছিল যে সাহাবা কেরাম আমাদের মৌখিক ঈমানের চাইতে তাদের দ্বিতীয় প্রকার অন্তরের ঈমানটা তাদের অন্তরে খুব দ্রুত চলে যেত। এদের মধ্যে মুনাফিক ছিল না, এদের মধ্যে ভেজাল ছিল না, ভেজাল কম ছিল। ঈমান আর আমাদের সম্পর্ক হলো গাছ আর শাখার মতো, শাখা ডালপালা একটা বড় দেহ থাকে, দেহের নিচে একটা মূল শিকড় থাকে, মূল শিকড়টা হলো ঈমান, গাছ আর ডালপালা হলো এর সহায়ক। যদি সহায়ক কিছুই না থাকে তাহলে মূল শিকড় একসময় টিকে থাকে না, শুকাতে শুকাতে মরে যায়। অনেক সময় মানুষ গরমের সময় বিভিন্ন সময় ডালপালা, অতিরিক্ত ডালপালা কেটে দেয়। অনেক গাছ এমন আছে যে ডালপালা কাটতে কাটতে বেশি কাটা হয়ে গেলে ওই গাছ ওই ডালপালা না থাকার কারণে তার মূল শিকড় থেকে মরে যায়। আর যদি গাছের ডালপালা ঠিক থাকে, সবুজ শ্যামল থাকে, চেতা থাকে, তাজা থাকে, তখন ওই শিকড়টা মজবুত থাকে। এক আর সুন্দর মতো উদাহরণ দেওয়া যায়, একের দাম হলো, এক হলো ঈমান আর শূন্য হলো আমল। ঈমান ছাড়া শূন্যের কোনো, ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। এক না থাকলে শূন্য হাজার লেখলেও কোনো মূল্য নাই। আপনার ব্যাংকের থেকে আপনার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আছে, আপনি 10টা 11টা শূন্য লিখে নিয়ে চলে গেছেন অ্যাকাউন্টে, বাংলায় লেখেননি, কোনো অঙ্ক হই নাই, এটা চেক হবে না, চেকটা ব্যান্ড হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, এই চেকের কোনো মূল্য নাই, কারণ এর আগে এক পয়সা নাই। আপনি শূন্য 10টা দেন না, 5টা দেন ঠিক আছে, কিন্তু আপনি এক পয়সাই দেন, 1 লাখ হয়ে গেছে। কারণ এই শূন্য সবগুলোর দাম বাড়বে যদি এক থাকে, আর এক যদি না থাকে তাহলে শূন্যর দাম নাই। এক যতই বেশি হোক, একের শূন্য যতই বেশি হোক একের দাম বাড়বে, শূন্য যত কম হবে একের দাম কমবে। ঠিক ঈমান আর আমলের সম্পর্ক হলো এক আর শূন্যের মতো। বান্দার ভিতরে ঈমান আছে ঠিক আছে, এক আছে, কিন্তু এর পরে সে বান্দা যত নেক আমল করতে থাকবে, ঈমান যখন তার ভিতরে মজবুত হবে, এই বান্দার একের পরে শূন্য বাড়তে থাকবে আর একের দামও বান্দার বাড়তে থাকবে। আর বান্দার এক আছে ঠিক আছে, কিন্তু শূন্য না, একের দাম ওই বান্দার কাছেও থাকে না, ফেলে দেয় না, এক টাকার চেক কি দরকার, চেকটা ফেলে দেয়। একজন মানুষ যে আল্লাহকে অস্বীকার করে, নাস্তিক হয়, মুরতাদ হয়, অনেক বড় বড় গুনাহ করে ফেলে, একদিনে কখনো কোনো অবস্থায় করতে পারে না, ছোট গুনাহ করতে করতে করতে করতে করতে এমন হয়ে যায় তার শিকড় থেকে ঈমানটা আস্তে আস্তে এমন ভাবে উচ্ছেদ হতে থাকে, দুর্বল হতে থাকে, একসময় অল্পতেই ওই গাছটা পড়ে যায়, কারণ শিকড়টা মজবুত ছিল, আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে। ঈমান আর আমল, আমল হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দা যখন আমল করার ইচ্ছা করে আল্লাহর পক্ষ থেকে তৌফিক দেওয়া হয়, বান্দা যখন ইচ্ছা করে না, ফাঁকিবাজি করে, ধোকাবাজি করে, আল্লাহ তাআলা এই বান্দাকে আমল করার তৌফিক দেয় না। অনেক মানুষ আছে এমন যে ভাই দাড়ি রাখেন না কেন, হুজুর অফিসে ঝামেলা, দাদা দাড়ি রাখতে গেলে অফিসে সমস্যা করে, 56 পয়েন্ট ভাই অফিসে যাওয়া যায় না, চাকরি শেষ হয়েছে এখন রাখেন, রাখবো তো, মেয়ের বিবাহ হয় নাই, ছেলেরা রয়েছে, এখন রাখলে তো মানুষ চাষা বলে, অনেক উত্তর সে দিবে, একটা ব্যাখ্যা সে দিবে, আগে একটা বেহানা চাকরির বাহানা দিছে, পরে একটা ব্যাখ্যা দেবে, অনেক ব্যাখ্যা দেবে, আর একজন মানুষ কেউ তাকে দাওয়াত দি নাই, কিন্তু শুরুতে তার অন্তরের মধ্যে ঈমান ঢুকছে, সে শুরুতেই শরীয়তের উপর আমল করা শুরু করে দিছে। মূল কথা যেটা হলো, শর্তের মধ্যে দুইটা জিনিস, স্কুলে বলে যে যদি কোনো ব্যক্তি অমুক স্কুলে, নাম করা স্কুলের কথা বললো, অমুক স্কুলে ভর্তি হয় এবং ঠিক মতো লেখাপড়া করে, সার্টিফিকেট পায়, তাহলে তাকে সরকারিভাবে অনেক বড় চাকরি হয়ে যায়। একজন ছাত্র বুয়েটে চান্স পাইছে, ধরলাম চান্স পাইছে, গার্জিয়ান খুব খুশি চান্স পাইছে, চান্স পাওয়ার পরে এখন যদি ঠিক মতো সে পড়ালেখা না করে তাহলে সে ওই সম্মান নিয়ে বুয়েট থেকে আসতে পারবে না, বুয়েট কুয়েট চুয়েট একটা থেকে আসতে পারবে না, চান্স পাইছে ঠিক আছে। ঈমান হলো চান্স পাওয়া, আর আমল হলো ওই চান্স পাওয়ার পরে সবগুলো সাবজেক্টে ভালো নাম্বার নিয়ে পাস করা। এখন যদি বান্দা চান্স পাওয়ার পর, সুযোগ পাওয়ার পর, যদি বান্দা নেকামল করতে করতে করতে সে যদি সবগুলো সাবজেক্টে পরিপূর্ণভাবে পাস করে, তাহলে বান্দার জান্নাতে যাওয়ার জন্য যে দুটা শর্ত ছিল সেই দুটা শর্ত বান্দার মধ্যে পরিপূর্ণভাবে পাওয়া গেছে। এখন এই কথার উত্তর দ্বারা, এই আলোচনার দ্বারা আমাদের স্পষ্ট হয়ে গেছে, যারা বলে যে ভাই কি করি সমস্যা নেই, ঈমান ঠিক আছে, মনে করে এখন করবো না আমল পরে করবো, এগুলোর মধ্যে ভেজাল আছে। আমল এমন জিনিস না, আর শয়তানের সবচেয়ে বড় ধোকা হলো শয়তান কখনো কোনো মানুষকে বলবে না যে তুই আমল করিস না, যদি বলে ফেলে তাহলে তো শয়তানকে ওই ব্যক্তি চিনে ফেলবে, শয়তান বাহানা দিবে, এখন না তখন, এইভাবে না ওইভাবে, আজকে জামাতে না যাই, অথবা আজকে উদাহরণ দিছি ফজরের জামাত হয় 6:10, আপনার ঘুম ভাঙাইছে 5:30, আর একটু ঘুমা, অনেক সময় আছে ফজরের একটু আগে, আর একটু ঘুমা, 10 মিনিট আগে উঠলেই হবে, উযু করে গেলে হবে, 10 মিনিট আগে উঠছে না, আজকে নামাজটা বাসায় পড়েনি, আগে কিন্তু বলছে একটু ঘুমা, আগে যদি বলতো না আজকে আজকে ফজরের জামাতে যাবি না, তখন কিন্তু আপনি বুঝতেন না এটা একটা বড় জঘন্য কাজ করা যায় না, একে এক আস্তে আস্তে নিতে নিতে নিতে শেষকালে বলবে না এখন একটু ঘুমা, তাড়াতাড়ি উঠে সকালবেলা একসাথে পড়ে নেব, আজকে আজকে শুধু এমন করি, আর কোনোদিন এমন করবো না, শয়তানের ধোকা এটা। এই জন্য যে কোনো নেক আমলের মধ্যে যদি বাধা আসে বুঝতে পারে শয়তানের ধোকা, সহি কোরআন হাদিস সম্মত কোনো নেক আমলের মধ্যে যদি বান্দা অগ্রসর হতে বাধা মনে করে তাহলে বুঝতে হবে এটা স্পষ্ট শয়তানের ধোকা, শয়তান অদৃশ্যভাবে তাকে কি দিচ্ছে, ধোকা দিচ্ছে। ঈমানের পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো বান্দার জন্য নেকামল করা, নেকামল বান্দা যত বেশি করে বান্দার ঈমান তত বেশি মজবুত হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে কোরআনের অনেক আয়াত দ্বারা দলিল দিয়েছে, আল ঈমানু ইয়াজীদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে এবং কমে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা ওয়া আর, যখন ঈমানদারদের সামনে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বাড়তে থাকে। মানুষের শরীর, দুইজনের শরীর একই রকম, কিন্তু একজন এক মণি বস্তা উঠাতে পারে আর একজন দুই মণি বস্তা উঠাতে পারে, কারণ যে ব্যক্তি দুই মণি বস্তা উঠাতে পারে এই ব্যক্তির গায়ে শক্তি বেশি, যে ব্যক্তি এক মনের বস্তা উঠাতে পারে এই ব্যক্তির গায়ে শক্তি কম। ঠিক একজন ব্যক্তি অনেক বড় গুনার সুযোগ থাকা সত্ত্বেও সেই গুনা থেকে নিজেকে বিরত রাখতেছে, অনেক ভারী ইবাদত সামনে আসার পরও সে ইবাদত করতে পারতেছে, এটার অর্থ হলো তার ইমানি শক্তি বেশি। আর একজন ব্যক্তি সামনে ছোট গুনাহ থেকে সে বাঁচতে পারতেছে না, গুনার চাপ নাই, তার স্বাধীনতা ছিল, কেউ তাকে গুনাহ করতে চাপও দিচ্ছে না, এই গুনাহ থেকে সে বাঁচতে পারতেছে না। তার সামনে ছোট একটা ইবাদতের বোঝা আছে, পাঁচ ওয়াক্ত নামাজে জামাতের সাথে পড়বে, ফরজগুলো সে ঠিকমতো করবে, একটা ছোট একটা বোঝা, এই বোঝাও সে উঠাতে পারতেছে না। তাহলে শারীরিক দুর্বল ব্যক্তি যেমন এক মন দুই মন উঠাতে পারে না, ঠিক এই ইমানের ক্ষেত্রে দুর্বল ব্যক্তি ভারী ইবাদত সে উঠাতে পারে না। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ তাআলা নামাজের আদেশ করার পর সূরা বাকারায় বলেন যে এটা অনেক ভারী জিনিস, তবে আল্লাহকে যারা ভয় করে এদের জন্য ভারী হবে না। নামাজকে আল্লাহ তাআলা ভারীর কথা বলতেছেন, কোরআনে কারীম যখন আল্লাহ তাআলা অবতীর্ণ করেন সে জায়গাও বলছেন এত ভারী জিনিস আমি যখন পাহাড়ের উপর দিছি পাহাড় অস্বীকার করছে, ফেরেশতাদেরকে দিতে চাইছি ফেরেশতা অস্বীকার করছে, জিনদেরকে দিতে চাইছি জিন অস্বীকার করছে, শেষকালে মানুষ এরাই এই ভারী জিনিস গ্রহণ করছে। এই যে ইবাদত বন্দেগি এটাও একটা ভারী জিনিস, এই ভারী জিনিস বহন করার জন্য যে শক্তি লাগে সেই শক্তির নাম হলো ইমানি শক্তি। আর ইমানি শক্তি শারীরিক শক্তি যেমন তারতম্য হয়, ইমানি শক্তি তারতম্য হয়। শারীরিক শক্তি বেশি হলে যেমন মানুষ ভারী কাজ করতে পারে, ইমানি শক্তি বেশি হলে মানুষ অনেক বড় ইবাদত বান্দা সহজে করতে পারে। সহজে বুঝলাম কথাটা। দ্বিতীয় হলো ইমান আর আমল। ইমান আর আমল এটা হলো বান্দার গোটা জীবনের তিনটা জিনিসের দুইটা জিনিস। কোরআন ও হাদিসের আপনি যদি সবকিছু সমন্বয় করেন তিনটা জিনিস পাবেন, এক নম্বর হলো ইমান, দুই নম্বর হলো আমল, তিন নম্বর হলো নির্বাচন এখলাস, যেটা বলা হয় এখলাস একনিষ্ঠতা। বান্দা যখন ইমান আনার পরে দীর্ঘদিন ধরে আমল করতে থাকে আমল করতে থাকে, তখন বান্দার মধ্যে একনিষ্ঠতা তৈরি হয়, নিষ্কলুষ ইবাদত তৈরি। আসসালামু আলাইকুম থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে একবার এক মুরিদ জিজ্ঞেস করছেন, হযরত হাতে তসবি নিয়ে জিকির করতে লজ্জা লাগে, মানুষ দেখে ভাববে যে আমি জিকির করি। তানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, ভাই তুমি কিছুদিন হাতে তসবি নিয়ে জিকির করতে থাকো, যখন তোমার অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন তোমার কাছে কিছু মনে হবে না, তখন তোমার আর এটা রিয়া অহংকার কিছু মনে হবে না। একজন মানুষ হঠাৎ করে সামনের কাতারে এসে নামাজ পড়া শুরু করছে, শুরুতে তার ভাবতে এমন মনে হবে যে আমি নামাজ পড়তেছি, লোকেরা আমাকে নামাজি মনে করে ফেলছে, আমি একজন ভালো মানুষ হয়ে যাচ্ছে সমাজে, একটা ভাব তার ভিতরে আসার চেষ্টা করবে। কিন্তু সে যখন দুই বছর তিন বছর পাঁচ বছর নিয়মিত হবে নামাজ পড়ে ফেলবে, তখন এই ভাবটা তার মধ্যে আর থাকবে না, সে এখন ইবাদতটা তার জন্য অভ্যাসে পরিণত হয়ে যাবে, তার ভিতরে এখলাস আসার যে বাধাটা ছিল বাধাটা আর নাই, তার ইবাদতটা এখলাসে পরিণত হয়ে গেছে। ইমানের পরে আমল। ইমান আমলে যখন বান্দা সমন্বয় করতে থাকে লম্বা সময় আদায় করতে থাকে, তখন তৃতীয় নাম্বার যে কাজটা এখলাস একনিষ্ঠতা, আল্লাহ তাআলা বান্দাকে সেটা দান করে। এটা হওয়ার পরে এখন পুরস্কার কি, সানু দেখেলুহুম জান্নাতিন, জান্নাত বহু বচন এক বচন না, আল্লাহ তাআলা বলেন যে আমি এদেরকে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। কোন জান্নাতে? যার নিজ দিয়ে প্রবাহিত হয় নহর সমূহ। আমরা থাকি কাজী পাড়ায়, হাতি দিলে লেগের পাশে যে দেখেন যে ফ্ল্যাটের দাম কত, তাও ওই পানি কিন্তু ভালো পানি না, অথবা বুড়িগঙ্গা বিভিন্ন নদীর পাশের ফাঁকা জায়গা লেগের পাশে দাঁড়িয়ে দেখেন। সূরা মুহাম্মাদে আল্লাহ তাআলা জান্নাতের নহরের দিছে বিবরণ, এবং হাদিসেও আছে সুনানের কিতাব গুলোতে সব কিতাবে যে নহর এমন হবে যে মানুষ জান্নাতীদের হাতের ইশারায় নহর প্রবাহিত হবে। অনেক আগে আমরা এটা একসময় বুঝতাম না, কিন্তু এখন আধুনিক খারাপ উদাহরণ দিতে হয়। একসময় তো আমরা আমাদের দেশে টেলিভিশন দেখছি বড় বাক্সের মতো, এখন এটা আস্তে আস্তে হাতের মধ্যে চলে আসছে, অ্যান্ড্রয়েড সেটের মধ্যে টেলিভিশন হয়ে গেছে, আরো সহজ হয়ে গেছে, আপনি বেডরুমে যেদিকে যে ওয়ালে টেলিভিশন দেখতে চান ওই ওয়ালে টেলিভিশন দেখতে পারবেন। যারা জানি তাদের জন্য সহজ বোঝার জন্য, আপনার হাতে রিমোট আছে, রিমোটটা নিয়ে আপনি এই ওয়ালে টেলিভিশন দেখবেন, ওই ওয়ালে স্ক্রিন ধরে চাপতেন, ওই ওয়ালে একটা স্ক্রিনের মধ্যে হয় টেলিভিশনের চিত্র আপনার কাছে বেশি উঠবে। তা মানুষ হাতের ইশারা এগুলো দেখতেছে এখন। আল্লাহ তাআলা জান্নাতের বিবরণ দিয়ে, জান্নাতের নহরের বিবরণ দিতে দিয়ে বলেন যে এই নহর এমন হবে জান্নাতে দিয়ে আঙ্গুলের ইশারায় নহরগুলো চলতে থাকবে। সানুদখিলুহুম জান্নাতিন, আল্লাহ তাআলা নিজে প্রবেশ করাবেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। জান্নাত আর জাহান্নাম, জান্নাতের একটা গুণ হলো যে বান্দা জান্নাতে প্রবেশ করবে ওই বান্দা আর কখনো জান্নাত থেকে বের হবে না। জাহান্নাম হলো যে জাহান্নামে মানুষ যাবে দুই দুই প্রকারের মানুষ, দুই ভাবে, এক হলো সাময়িক আর এক হলো স্থায়ী। কাফের মুশরিক যাবে জাহান্নামে স্থায়ী ভাবে, আর ইমানদার সামান্যটি ইমান ছিল দুনিয়া থেকে কিন্তু গোনা করে গেছে, মানুষ হাসরের ময়দানে কয়েক প্রকার হবে। এক প্রকার তো হবে নবী রাসূলগণ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, আর এক প্রকার হবে যে এদের আমল নামায় গুনাহ ছিল, দুনিয়া থেকে হয় মাফ করে নিয়ে গেছে অথবা আল্লাহ তাআলা হাসরের ময়দানে কোনো কিছু রসিলায় এদেরকে মাফ করে এদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিয়েছে। আর এক প্রকার হবে যে ইমানদার নেকি বদি উভয়টা আছে, কিন্তু বদিটা বেশি নেকিটা কম, এই বদি বেশি হওয়ার কারণে আল্লাহ তাআলা এই বদির শাস্তি বা এটাকে এই নাপাক থেকে এদেরকে পবিত্র করার জন্য আল্লাহ তাআলা এদেরকে সাময়িক সময় জাহান্নামে ঢুকাবে। এই হলো ইমানদারদের তিনটা পর্ব। চতুর্থ নম্বর হলো কাফের, বেঈমান অবস্থায়, ইমান হারা অবস্থায় মারা গেছে, দুনিয়া থেকে যে কোনো মুহূর্তে শিরক করে মারা গেছে। শিরক এমন কোন আমল করেছে যে আমলে শিরক হয়ে যায়, শিরক থেকে সে বাঁচতে পারি নাই, তাহলে বেঈমান হয়ে মারা গেছে। এই ব্যক্তি অনন্ত অসীম কাল ধরে তার জাহান্নামে থাকতে হবে। এই জন্য আল্লাহওয়ালা বুজুর্গরা দোয়া করে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিন। হিসাব নিকাশ দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। হাসরের ময়দানে যে বান্দারা বিনা হিসাবে জান্নাতে চলে গেছে তারা জান্নাতে চলে যাবে। ইমানদারদের মধ্য থেকে যারা গোনাহের কারণে কোনো কারণে জাহান্নামে যে গেছে এরা সাময়িকভাবে জাহান্নামে থাকবে। আর জাহান্নামের চতুর্থ প্রকার হলো এরা অনন্ত অসীম কাল ধরে জাহান্নামে থাকবে, এদের জাহান্নাম থেকে বের হওয়ার কোনো উপায় থাকবে না, কাফের মুশরিক যারা। জান্নাতের বিবরণ দিতে যে বলতেছে আল্লাহ তাআলা যে জান্নাতে অনন্ত অসীম কাল ধরে থাকবে আর কখনো এদের বের হওয়া লাগবে না। জান্নাতের কি কি নিয়ামত? কোরআনের বর্ণনার ছয় ভাগের এক ভাগ হলো জান্নাত জাহান্নামের আলোচনা। গোটা কোরআনের ছয় ভাগের এক ভাগ হলো জান্নাত জাহান্নামের আলোচনা। কেন? বান্দাকে জাহান্নামের ভয় দেখায়, গুনাহ থেকে বাঁচায়, জান্নাতের আশা দেখায়, দুনিয়ার এই সমস্ত কষ্ট গুনাহ থেকে বান্দাকে বিরত রাখেন। আল্লাহ নিয়ামতের কথা বলতেছেন এরপরে, লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারা, সেখানে তাদের জন্য থাকবে পবিত্র পুত ও পবিত্র সহধর্মিনীগণ, স্ত্রীগণ, হুরগণ। এ কথা বললেই হয়ে যেত যে সেখানে তাদের জন্য স্ত্রী থাকবে, আজওয়াজুন একাধিক স্ত্রী থাকবে, একথা বললে হয়ে যেত। মুতাহহারাতুন কেন বললেন বা বলার দরকার কি, পবিত্র কেন বলার দরকার? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে কাসির সহকারে একাধিক তাফসীরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা দিচ্ছেন মুতাহহারা, যে পবিত্র স্ত্রী কেন বললেন। পবিত্র স্ত্রী এজন্য বললেন যে মানুষের মধ্যে দুনিয়াতে বিভিন্ন ঘৃণা সৃষ্টি হয়, অপছন্দ হয়, এমন কিছু থাকে, সহজ হলো পায়খানা, যতই মানুষ ভালো হোক না কেন পায়খানা বের হলে তখন আর আগ্রহ কমে যায়, নাকের ময়লা, বিভিন্ন ময়লা যে আছে এই সমস্ত ময়লা, আর মেয়েদের জন্য তো একটা ময়লা আছেই, নির্ধারিত একটা নাপাকি আছেই। তা জান্নাতে যে সমস্ত স্ত্রী বা হুররা হবে এদের মধ্যে এই ধরনের কোনো নাপাকি, কোনো দুর্গন্ধ, কোনো ঘৃণার কোনো জিনিস আল্লাহ তাআলা রাখবেন না। এক নম্বর ব্যাখ্যা। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো মুতাহহারা পবিত্র হওয়া লাগে দুই দিক থেকে, একটা হলো শারীরিক পবিত্রতা আর একটা হলো আত্মিক পবিত্রতা, চিন্তাগত দিক থেকে, চরিত্রগত দিক থেকে, আচরণগত দিক থেকে খারাপ, আচরণগত দিক থেকে খারাপ। দুনিয়ার বিবিগণ ওই নাপাকের সাথে তারা জড়িত, দুনিয়ার মানুষ ওই নাপাকের সাথে জড়িত। আর একটা নাপাকি আছে দুনিয়ার, সেটা হলো স্বামী যতই ভালো হোক না কেন স্বামীকে স্ত্রী একটু কষ্ট দিবেই, ইল্লা মাশাআল্লাহ, কিছু না কিছু দিক থেকে ভালো। এই যে দুনিয়ায় যে স্ত্রীগণ তাদের ভিতরে নাপাক থাকার কারণে, অন্তরের মধ্যে নাপাকি ইত্যাদি থাকার কারণে সে দুনিয়াতে তার স্বামীকে কষ্ট দেয়, জান্নাতে হুররা তাদের স্বামীকে বিন্দু মাত্র কোনো কষ্ট দিবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আছে এই দাম্পত্য জীবনের ব্যাপারে। যখন দুনিয়াতে একজন স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয়, দুনিয়াতে যখন একজন স্ত্রী স্বামীকে কষ্ট দেয়, আল্লাহ রাসূল তো আমাদেরকে সান্ত্বনা দিয়েছে যে এদেরকে বাঁকা হাড্ডি দ্বারা তৈরি করা হয়েছে, সুতরাং এদেরকে একবার সোজা করতে যাও না ভেঙে যাবে, আবার বাঁকা অবস্থায় ছাড়ি দিও না তাহলে কিন্তু আরো বেশি বাঁকা হবে। এরপরে বলছেন তোমরা এদের ব্যাপার ভালো আশা করো এবং এদের এই সমস্ত কষ্টের উপর সবর করো, আল্লাহ তাআলা বিনিময় দিবেন ইত্যাদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো বিবি তার দিলের মধ্যে কোনো ধরনের নাপাকি বা খারাপ দোষ থাকার কারণে সে তার স্বামীকে কষ্ট দেয়, তখন জান্নাত থেকে হুররা ওই ওই মেয়েটাকে লক্ষ্য করে বলতে থাকে, দেখ এই পুরুষটা তোর কাছে মেহমান হিসেবে আসছে, তুই একে এত কষ্ট দিস না, উচিরেই সে আমাদের কাছে চলে আসবে। তখন আমরা একে কি দেব না, কষ্ট দিব না, তার অপেক্ষায় আমরা রয়েছি। আর জওয়াজ মুতাহহারার অর্থ হলো যে দুনিয়াতে মানুষ যে সমস্ত জিনিস থেকে কষ্ট পায়, দুর্গন্ধযুক্ত জিনিস, নাপাকি জিনিস, ব্যবহারের দিক থেকে, আচারের দিক থেকে, আচরণের দিক থেকে, বিভিন্ন কথার দিক থেকে, এই সমস্ত কষ্ট থেকে জান্নাতি হুররা, জান্নাতি বিবিগণরা পবিত্র, পরিপূর্ণ পবিত্র থাকবে। দুনিয়াতে আপনি যদি প্রত্যেকটা ফ্যামিলিতে, প্রত্যেকটা পরিবারে যদি জরিপ করেন, যদি দিনের সহি বুঝ না থাকে, তো ওই ফ্যামিলিতে স্বামী স্ত্রীর মাঝে অশান্তির আগুন দাও দাও করে চলতেছে। স্বামী হয় লজ্জাতে বলে না, নাই সফর করতেছে, না হলে বলার সুযোগ নাই, এই যে একটা অশান্তি দুনিয়াতে। তার একজন মানুষ এটা ভাবতে পারে যে দুনিয়াতে এক বিবি রেখে এই কষ্ট, জান্নাতে যদি একাধিক বিবেদের না কি না কি কষ্ট হবে, তাহলে কি না কি কষ্ট হবে। আল্লাহ তাআলা বান্দার ওই দুশ্চিন্তাকে দূর করে দিচ্ছে যে তুমি যে সমস্ত কারণে বিবিদের থেকে তুমি ঘৃণা করো, অপছন্দ করো, এদের যে সমস্ত কারণে, এই সবগুলো থেকে তারা জান্নাতে পবিত্র হবে। আল্লাহ তাআলা নিয়মে এরকম, আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে মর্যাদা দেওয়ার জন্য বিভিন্ন পেরেশানি দিতে পারে। আপনাদেরকে শুনাইছি মিয়াজি নূর মোহাম্মদ সানজানবী রহমতুল্লাহ আলাইহি, নূর মোহাম্মদ সানজানবী রহমতুল্লাহ আলাইহি, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রহমতুল্লাহ আলাইহির পীর, হাফিজুর রহমতুল্লাহ আলাইহির দাদা পীর, ওনার যে উস্তাদ ছিলেন, পীর ছিলেন, মুরব্বী, আল্লাহওয়ালা বুজুর্গদের এই সমস্ত কারামত সত্য, দূর দূর থেকে মানুষ আসতেন ওনার কাছে। একবার এক মুরিদ আসতে ওনার কাছে, আসার পরে বাসায় আওয়াজ দিছে, আওয়াজ দেওয়ার পর জিজ্ঞেস করছে আমাদের হুজুর শায়েক কোথায়, শায়েক আবার কে, তো ওমো, তা দেখো সে লাকড়ি সংগ্রহ করতে গেছে জঙ্গলে, দূর থেকে এত বড় একজন বুজুর্গ মানুষ আশায় আসছে লাকড়ি সংগ্রহ করতে গেছে, লোকটা গেছে যায় দেখে যে লাকড়ি সংগ্রহ করার সময় যে জীব জন্তু আছে সেগুলো হুজুরকে কোনো ক্ষতি করতেছে না, সেগুলো হুজুরের অধীনে, সব মাখলুক, জঙ্গলের মাখলুক হুজুরের অধীনে। তা মুরিদ দেখে আশ্চর্য হয়েছে, হুজুর এটা কেমন, আসার পথে বলছে হুজুর ঘরের থেকে আওয়াজ শুনলাম, কেমন কর্কর আওয়াজ, দাও তোমাদের সাহেবকে পীর সাহেবকে দাও, লাকড়ি সংগ্রহ করতে গেছে, আর এই জায়গায় সে মাখলুক এই দেখলাম আপনার অধীনস্থ, এমন কেন। বিভিন্ন কথা প্রসঙ্গে বলছে হুজুর এই বীরে ছাড়ে দিলে হয় না, এত কি দেয়, কষ্ট দেয় আপনাকে। তখন ওই আল্লাহওয়ালা বুজুর্গ উত্তর দিয়েছে, দেখ এই যে কষ্ট দেয়, এই কষ্টের উপর আমি সবর করতেছি, এই জন্য আল্লাহ তাআলা আমাকে অন্য দিক থেকে এত বড় নিয়ামত দান করতেছে। এরপর উত্তর দেয় যে এই বিবির কষ্ট তো আমি সহ্য করতে পারতেছি, আমি একাকি সহ্য করে সংসারকে আমি সুন্দর রাখছি, যদি কি আমি ছেড়ে দিই, বাপের বাড়ি খেদাই দিই, তাহলে তার বাপ মাকে কষ্ট দেবে, অথবা অন্য সংসারে চলে গেলে দ্বিতীয় স্বামীকে সে কি দেবে, কষ্ট দেবে, তখন ওই স্বামী হয়তো সবর করে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না, তখন তাদের মাঝে অশান্তি সৃষ্টি হবে। এত মানুষকে অশান্তি ফেলার চাইতে আমি একলাই সবর করলাম। এই যে দুনিয়াতে যত বড়ই বুজুর্গ হোক না কেন, কোনো বুজুর্গ কোনো মানুষের স্ত্রী পরিপূর্ণভাবে তার চাহিদা মোতাবেক চলবে না, এটা আল্লাহ রসুলেরই হাদিস কোরআন থেকে বুঝে আসে। হ্যাঁ কিছু হতে পারে, আল্লাহ তাআলা কিছু নিয়ামত দিতে পারে মানুষকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বা অধিকাংশ ক্ষেত্রে ব্যতিক্রম হবে। এই ব্যতিক্রমের কারণে কোনো স্বামী হয়তো স্ত্রীদের ব্যাপারে খারাপ ধারণা হতে পারে যে জান্নাতে যাও মানে মহিলারা এমন হবে, আল্লাহ তাআলা ওটার উত্তর দিচ্ছেন না, এরা এগুলো থেকে সম্পূর্ণ পবিত্র থাকবে। এরপরে বলেন অনুদখিলুহুম জিল্লান জালিলা, এদেরকে বিস্তৃত সুশীতল ছায়ার নিচে আমি আল্লাহ প্রবেশ করাবো। জান্নাতের পরিধি যারা আমরা সৌরবিজ্ঞান সম্পর্কে জানি এদের কাছে স্পষ্ট, গ্রহ নক্ষত্র গ্যালাক্সি মহাগ্যালাক্সি, এই যে আসমানে যে বিশাল জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখছে, যার সামনে আমাদের এই দুনিয়া নামক পৃথিবী ক্ষুদ্র চাইতে ক্ষুদ্র, যা ওই উপরের মহাগ্যালাক্সিতে যায় এই দুনিয়াকে স্বাভাবিক চোখে দেখা যাবে না, অণুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখতে হবে, মাইক্রোসফট দ্বারা দেখতে হবে। আল্লাহ তাআলা এই দুনিয়ার এই সামান্য জিনিসের বাইরে আরো বিশাল এক জগৎ তৈরি করে রাখছে, সেই জগৎ যদি চিন্তা করা হয় তাহলে যে হাদিসে বলছে যে জান্নাতিকে সর্বনিম্ন জান্নাতিকে 10 দুনিয়া সমান জান্নাত দেওয়া হবে, এটা এখনই আল্লাহর পক্ষে সম্ভব, নতুন কোনো জগৎ আবিষ্কার করা লাগবে না, বিজ্ঞানের থিওরি অনুমতি এখনই সম্ভব, এত মহাজগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখছে। এর থেকে আর একটা দিন বুঝে আসে, মহাজগৎ আল্লাহ তাআলা এত কিছুর মালিক, আর আমি কাজী পাড়া, শেওড়া পাড়া, মিরপুর এই আড়াই কাটা তিন কাটার মালিক হয়ে আমার গরমে কেউ থাকতে পারে না। আমার বাড়ি একটা দশতলা, দুইটা বাড়ি আমার দশতলা, আমার গরমে কেউ থাকতে পারে না। আমি তো একটু আল্লাহর দিকে তাকাতে পারি যে আল্লাহ এই মহা আকাশ, গ্যালাক্সি, মহাগ্যালাক্সি, এই বিশাল সৃষ্টির মাঝে যদি দুনিয়ার তুল্যটা একটা বালুকণার চাইতে ছোট হইতে পারে, তাহলে সেই হিসেবে আমার ক্ষমতা কতটুকু, আমার জায়গার মালিকানা কতটুকু, এটা যখন বান্দা চিন্তা করে তখন বান্দার আল্লাহ তাআলার সৃষ্টি, মহাসৃষ্টি, আল্লাহ তাআলার কুদরত নিয়ে বান্দার বিশ্বাস সৃষ্টি হয়ে যায়, তখন এই বান্দার এত কিছু মালিক হওয়ার পরও বান্দা কখনো এটা নিয়ে গর্ব করবে না, আল্লাহর নিয়ামত মনে করবে। আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলতেছেন এদেরকে আমি সুশীতল ছায়ায় প্রবেশ করাবো। হাদিসে ছায়ার বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে, জান্নাতীদের এমনও ছায়া থাকবে, একটা গাছ থাকবে যে দ্রুতগামী ঘোড়া যদি এক বছর দৌড়াতে থাকে তারপরও ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। হাদিসে আছে মুসলিম বুখারি সহ সব হাদিসের কে দেওয়া আছে, সর্বনিম্ন যে ব্যক্তিকে জান্নাতি দিবে ওই ব্যক্তির শুরুতে চেহারাটা থাকবে জাহান্নামের দিকে, সে আল্লাহর কাছে আবদার করে আল্লাহ আমার চেহারাটা ঘুরায় জান্নাতের দিকে দে নাকি, আল্লাহ চেহারা ঘুরায় জান্নাতের দিকে দেওয়ার আগে কবে তুই তো আর কিছু চাবি না, তা না আল্লাহ আর কিছু চাবো না। তা জাহান্নামে থেকে যখন জান্নাতের চিত্র দেখবে তাহলে তো মনে আরো বেশি দুঃখ লাগবে। একজন মানুষ যখন কষ্টে থাকে আর একজনের সুখ দেখে তখন নিজের ভিতরে কষ্টটা বেশি লাগে, তখন আল্লাহর কাছে আবদার করবে আল্লাহ আর একবার যে আল্লাহ এই জাহান্নামের দরজা থেকে আমার একটু বের করে দে। হাদিস যখন আল্লাহ রাসূল বর্ণনা করে যে আল্লাহ তাআলা তখন আকৃত হবে কুদরতি আকৃতি, আল্লাহ তাআলা হেসে দেবে হে বান্দা তুই কতই না কাদ্দার, ওয়াদা খেলাপ করি, তুই না ওয়াদা করেছিস আমার কাছে আর চাবি না, এখন কেন বাঁচাচ্ছি, তাহলে আর যাবো না। জান্নাত জাহান্নাম থেকে বের হবে, বের হওয়ার পর প্রভু আল্লাহ জান্নাতের সামনে একটা গাছে গাছের ছায়া থাকতে দেন যাবে, এবার আল্লাহ জান্নাতের দরজার সামনে যাবে, শেষ করবে আল্লাহ আমাকে শুধু একটু জান্নাতে যাইতে দেন। বুখারি মুসলিম সব হাদিসে কি দেবে আছে শেষ জান্নাতি কিভাবে আল্লাহ তাআলা দেবেন, তা আল্লাহ তাআলা শেষ করে হাসতে হাসতে প্রতিবারে আল্লাহ তাআলা তো বড় দয়ালু, আমার আপনার মতো এমন না, আমার কাছে তিনবার চলে তো রাগ হবে, আপনার কাছে আট দশ বার চলে আপনি রাগ হয়ে যাবেন। আল্লাহ তাআলার নিয়ম হলো যে বান্দা যত বেশি চায় এই বান্দার প্রতি আল্লাহ তাআলা তত বেশি খুশি হয়, যে বান্দা যত কম চায় এই বান্দার প্রতি আল্লাহ তাআলা তত বেশি অসন্তুষ্ট হয়। বান্দা তো আল্লাহর সাথে ওয়াদা করবে, আল্লাহ তাআলা এই বান্দার সাথে ওয়াদার জন্য হাসি মজা করে শেষ পর্যন্ত জান্নাতে দিবেন, বা যা তুই জান্নাতে যা। জান্নাতে যাওয়ার পর যখন বান্দা যাবে যায় দেখবে জান্নাত ভরপুর, জান্নাতে কোথাও ফাঁকা নেই, তা আল্লাহর কাছে বলো আল্লাহ আপনি তো আমাকে জান্নাতে যাইতে গেছেন জান্নাতে কোথাও জায়গা নেই, তো আপনি তো রব্বুল আলামিন আপনি কি আমার সাথে ঠাট্টা মস্কারি করতেছেন, আল্লাহ তাআলা বলবেন যা তুই তোর জন্য শুধু জান্নাত না দুনিয়ার সম পরিমাণ মানে দশ গুণ জান্নাতের ব্যবস্থা আমি, দশ গুণ দুনিয়া সমান জান্নাতের ব্যবস্থা আমি তৈরি করে রাখি। এ কথা বললে, এ কথা বললে বান্দা বলবে আল্লাহ আপনি আমার সাথে ঠাট্টা মস্কারি না করে আমাকে জান্নাতের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা পক্ষ থেকে যখন বান্দা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর তখন এত কিছু দেখে বান্দা খুব খুশি হবে, খুশি হওয়ার পরে বলবে যে তুই কি আর কিছু চাস, বলে আল্লাহ না আপনি তো আমাকে এত বড় নিয়ামত দিয়েছেন আর কি চাই, আর কিছু লাগবে না, আমার চাইতে নিয়ামত তো আর কাউকে বেশি দেন না, আমি তো সবচেয়ে নিয়ামতের বেশি মানি। সর্বশেষ আল্লাহ তাআলা জান্নাতে আদ নামক যে জান্নাত, আদ জান্নাতের একটা জান্নাতে আদ, আদ নামক জান্নাতে যে বান্দার সাথে আল্লাহ তাআলা দিদা সাক্ষাৎ হবে, লিকাই রব্বি আল্লাহ তাআলা সাক্ষাৎ, এই সাক্ষাৎ এত বেশি আনন্দদায়ক হবে, এত বেশি মজার হবে যে এই জান্নাতে যে জান্নাতে আদনে বান্দার সাথে আল্লাহর সাক্ষাৎ হয়ে যাওয়ার পর যখন বান্দা তার নিজ জান্নাতে ফিরে আসবে তখন তার হুররা তার অপেক্ষায় থাকবে এবং তাকে বলতে থাকবে আজকে তোমাকে সম্পূর্ণ নতুন এবং ব্যতিক্রম মনে হচ্ছে, তখন বান্দা বলবে যে আল্লাহ আজকে আমার জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত লাভ হয়েছে সেটা হলো আল্লাহ তাআলা দিদার লাভ হয়েছে। যেটা বলতেছিলাম যে দুনিয়ার এই সামান্য একটু জায়গা মালিকানা দেখে আল্লাহ তাআলা দশ দুনিয়া জান্নাত দিবেন কিভাবে, এই চিন্তা করা মানে সৌরজগৎ সম্পর্কে একটা অজ্ঞতা ছাড়ার কিছু না। আল্লাহ তাআলার তো নিয়ম হলো কুন ফায়াকুন, আল্লাহ বলেন হয়ে যাও হয়ে যায়, এটাই হলো আল্লাহ তাআলার মূল হওয়ার চাবিকাঠি। এজন্য অনুদখিলুহুম জিল্লান জলিলা, আল্লাহ তাআলা বলেন যে এদেরকে আমি সুশীতল বিস্তৃত ছায়ায় প্রবেশ করাবো, এটা এখনো সম্ভব এবং আল্লাহ তাআলার কুদরতের দ্বারা একেবারেই সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিনা হিসাবে জান্নাত লাভ করবার তৌফিক দান করুক। প্রশ্ন জরুরি প্রয়োজনে ব্যবহার করার জন্য ব্যাংকে কিছু টাকা জমা রাখা হয়েছে, এই টাকার উপর যে সুদ পাচ্ছি সেই সুদের টাকাটা কি করব? দরিদ্রকে দান করে দেওয়ার ক্ষেত্রে ব্যাংক থেকে উত্তোলন করে দান করব নাকি আমার হাতে যে টাকা আছে সেখান থেকে সুদের সমপরিমাণ দান করলে হবে? বুঝিয়ে বললে ভালো হয়, টাকার সাথে সম্পৃক্ত হয়ে যায় না কোনো জিনিস। সুতরাং ওই টাকা উত্তোলন করে দিতে পারবেন বা ওই পরিমাণ টাকা আপনার অন্য কোনো ফান্ড থেকে সওয়াবের নিয়ত করা ছাড়া দরিদ্র মিসকিনকে দিলেই আপনার এই দায়িত্ব আপনি আদায় করে ফেলেন। নির্ধারিত ওই টাকা এনে দিতে হবে বা আপনার টাকা দিলে আদায় হবে না এমন কিছুই না, শুধু ওই পরিমাণ টাকাটা আপনার মালিকানা থেকে বের হতে হবে এবং ওইটা আপনি সচ্ছল মানুষের জন্য ওটা আপনার খাওয়া যায় হবে না। প্রশ্ন, আমার এক আত্মীয় তার পরিবারের কথা অমান্য করে নিজের পছন্দের মেয়েকে বিয়ে করে, কিন্তু মেয়েটির অন্য জায়গায় বিয়ে হয়েছিল। যুবক ভাইরা ভালো করে শোনা দরকার, কিন্তু মেয়েটির অন্য জায়গায় বিয়ে হয়েছিল, তালাক প্রাপ্ত হওয়ার 15 দিন পর এই বিয়েটা হয়। আমার প্রশ্ন হচ্ছে ইদ্দত পালনের হুকুম কি এবং তার শাস্তি কি, এই অবস্থায় সমাধান কি? স্ত্রী তালাক প্রাপ্ত হলে তিন মিন্স অতিক্রান্ত হওয়ার আগে এই স্ত্রী অন্যত্র বিবাহ হওয়া জায়েজ নাই, যদি বিবাহ হয়ে যায় তাহলে দ্বিতীয় বিবাহ সহি হবে না, তাদের সম্পর্ক হলে সে সম্পর্কটা হারাম সম্পর্ক হবে। যখনই এই মাসলা জানবে তখন তাদেরকে বিচ্ছেদ করে দিতে হবে, মিন শেষ হওয়ার পরে, তিন হায়েজ অতিক্রান্ত হওয়ার পরে, তারপরে শরীয়ত সম্মত ভাবে যদি সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় এই ইদ্দত শেষ হওয়ার পরে তারপরে তার বিবাহ হবে, ইদ্দত শেষ হওয়ার আগে কোনো অবস্থায় বিবাহ জায়েজ নাই। এটা গেল প্রশ্নের উত্তর। দ্বিতীয় কথা হলো, তাহলে যারা ব্যক্তিগতভাবে বিবাহ করে তার অধিকাংশ সময় এই ধরনের বিবাহিত মেয়ে বিবাহ করার আশঙ্কা আছে? আমি একটা সহজে বলি, যে মেয়ে আপনার সাথে সম্পর্ক করতে চাচ্ছে তাহলে বুঝতে হবে এই মেয়ের মধ্যে একটা খারাপ চরিত্র আছে। এই মেয়ে আপনার ঘরে এসে আর একজনের সাথে সম্পর্ক করবে না এটা কিন্তু কোনো গ্যারান্টি নাই। সুতরাং আপনি নিজে চিন্তা করে নিজে চয়েস করে সম্পর্ক করে বিবাহ করলে এর মধ্যে মারাত্মক ক্ষতি আছে। বিবাহের জন্য বাপ মার হাতে অভিভাবকের হাতে ছেড়ে দেন, তারা যেটা আনবে সেটাই আলহামদুলিল্লাহ আমি খুশি। বেশ আগে দৈনিক পত্রিকায় পড়েছিলাম মিরপুরে একটা ঘটনা, তিনটা স্বামী বা চতুর্থ স্বামীর সংসার করার পরে হত্যার একটা ঘটনা সংঘটিত হওয়ার পরে ওই মেয়েটাকে পুলিশ ধরে তারপরে কি করছে, তার কাছে বিভিন্ন জবানবন্দি নিয়েছে। জবানবন্দি নেওয়ার পর মেয়েটার যে সাক্ষাৎকার আছে সে বলো যে আমার বিবাহের আগে স্বভাব ছিল যে কোনো পুরুষ দেখলে তার সাথে একটা সম্পর্ক করা, আমার অধিকাংশ স্বামী আমাকে আরামে রাখতো কিন্তু আমার এই স্বভাব থাকার কারণে আমি স্বামীর ঘরে থাকা সত্ত্বেও আমি আরেকজন পুরুষের সাথে সম্পর্ক করতাম। এজন্য আমাদের যুব সমাজ এখন যেদিকে চলতেছে 100টার মধ্যে 80টা ছেলে মেয়ে দেখা যায় ব্যক্তিগতভাবে চয়েস করে বিবাহ করে আসে, এরপরে জাহান্নামের আগুনে দাও দাও করে চলতে থাকে আর বাপ মার চোখের পানি আর শুকায় না কোনোদিন। এই জন্য যারা অবিবাহিত তাদের মধ্যে বিশেষ আবদার, বিবাহ ইসলাম অভিভাবকের উপর ছেড়ে দিয়েছে, আমার অনুমতি লাগবে, আমার শর্ত থাকতে পারে, আমি আমার কথা বাপ মাকে বলে দেবো, বিবাহ আমার বাপ মা দিবে, অভিভাবক দিবে, আমি একলা দেখলে হয়তো তার সুন্দর চেহারাটা দেখবো, আমি একলা দেখলে হয়তো তার অভিনয়টা দেখবো, একলা দেখলে হয়তো আমাকে বোলাতে পারে এগুলো দেখবো, বাকি কোনো দিক আমি সবগুলো পরিপূর্ণভাবে দেখার মতো আমার মন মানসিকতা থাকবে না। কিন্তু যদি আমার অভিভাবক সবাই মিলে চিন্তা করে তাহলে তার বংশ দেখবে, তার বয়স দেখবে, তার আচরণ দেখবে, তার বাপ মা দেখবে, তার আত্মীয় স্বজন দেখবে, সবগুলো দেখে অধিকাংশ দিক তারা ভালো দেখে আত্মীয়তা করার চেষ্টা করবে। এই জন্য ইসলাম বিবাহটা অভিভাবকের কাছে ছেড়ে দিয়েছে। তবে মাসলা অনুপাতে যেহেতু বয়স্ক বয়স্কা তারা স্বাধীন, তারা বিবাহ করলে মাসলা অনুপাতে হয়ে যায় কিন্তু এটা তাদের জীবনের জন্য একটা অন্ধকার নেমে আসে, এটা থেকে সবাই শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়ে ইসলামের সঠিক সিদ্ধান্তের উপর আমল করবার তৌফিক দান করুক। প্রশ্ন, হুজুর ছেলেদের সালাত এবং মেয়েদের সালাত কি একই রকমের? বিস্তারিত বললে উপকৃত হয় না, একই রকমের না, হাদিস আছে, বাংলায় কিতাব আছে, বাংলা কিতাবের হাদিসের উদ্ধৃতি দিয়ে হাদিসগুলো আছে, যারা এগুলো বলতে চায় একই রকম এদের সাথে ওই হাদিসগুলো নিয়ে আলোচনা করলে স্পষ্ট হবে। এক কথায় বুঝি একই রকম না, ভিন্ন মেয়েদের। দুই, অনেকে বলে যে খাবারের সময় সালাম দেওয়া যায় না, খাবারের সময় সালাম বা সালামের উত্তর দেওয়া যাবে কি? বুঝে বললে ভালো হয়, সালাম যে খাবার খাচ্ছে তাকে সালাম দেওয়া সুন্নাত না, তবে যে খাবার খাচ্ছে তার মুখে যদি লুকমা না থাকে সে ইচ্ছা করলে কাউকে সালাম দিতে পারে। আর বাহির থেকে যদি কোনো ব্যক্তি খানা খাচ্ছে তাকে সালাম দেয়, সে যদি মুখের লুকমা শেষ করে বা আগে পরে সালামের উত্তর দেয় সব পেয়ে যাবে, কিন্তু উত্তর না দিলে সে সালামের উত্তর না দেওয়ার গুনাহগার হবে না। তাহলে সহজ কথা হলো, খানা খাবার সময় সালাম আদান প্রদান করা সুন্নাত না, বিধান না। তবে যে ব্যক্তি খানা খাচ্ছে সে ইচ্ছা করলে সালাম দিলে সব পাবে, আর যে ব্যক্তি খানা খাচ্ছে তাকে সালাম দিলে উত্তর দেওয়ার ব্যাপার তার ইচ্ছাধিকার, ইচ্ছা করলে সে উত্তর দিতে পারে, ইচ্ছা করলে নাও দিতে পারে, উত্তর না দিলে সে গুনাহগার হবে না, কারণ এখন এটা সালামের আমল না। প্রশ্ন, আমাদের গ্রামে ফজরের সময় আশেপাশে শিয়াল ঘুরতে থাকে, আমি যখন গ্রামে যাওয়ার পর প্রথম দুই দিন ফজরের নামাজে যেতে পারি, এরপরে এই প্রাণীর ভয়ে আমাকে আমার মামারা আর যাইতে দেয়নি, তাই আমি বাসায় ফজরের সময় উঠে ফজরের নামাজ পড়তাম, তাহলে কি জামাতের সওয়াব পাওয়া যাবে বলে উপকৃত হব? না, এই ভয়ের কারণে জামাত ছাড়ার অনুমতি নাই, জামাত ছাড়া জানের ভয় থাকে। আর শিয়াল সকালবেলা সূর্য যখন ফজর রক্ত হয় তখন আলোকিত হয়ে যায়, তখন শিয়াল তো মানুষের ভয়ে দৌড়ায়, শিয়ালের ভয়ে মানুষ দৌড়াবে না, শিয়াল তো মানুষের ভয়ে দৌড়াবে। এক নাম্বার, দুই নাম্বার হলো মামা বাধা দেবে কেন, মামাকে বা মা চলো আমরা দুজন একসাথে যাওয়াতে যাই, এই জন্য মামা বাধা দিয়েছে আর আমি মসজিদে যাই আর সব পাই যাবে বাসায় বসে বসে, এত শব্দ শব্দ না। প্রশ্ন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তাহার দেহ হইতে রূহ বাহির করিয়া নেওয়া হয়, গোসল দেওয়ার সময় হালকা গরম পানিতে বলে হালকা গরম পানি দিতে বলে, দিতে বলে কেন, আস্তে আস্তে শরীর মাসতে বলে কেন, শরীরের উপর কোনো অত্যাচার হয় কিনা মৃত্যুর পর বড়ই পাতার দিয়ে গোসল করাতে হয়, বুঝায় বললে ভালো হয়। হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা মায়েতের সাথে নম্র আচরণ করো, মায়েরকে কোনো দিক থেকে কষ্ট দিও না, যদিও শরীরের মধ্যে রূহ থাকে না কিন্তু শরীরের সাথে দেহের একটা সম্পর্ক থাকে। এক নাম্বার, দুই নাম্বার হলো দেহের একটা সম্মান আছে, আদম সন্তানের দেহের একটা সম্মান, যার কারণে অন্য কোনো মাখলুক হাতি হরিণ মারা গেলেও কি করা হয় না, কাফনে করে পবিত্র করে দাফন করার কোনো ব্যবস্থা নাই, মানুষ যেই হোক না কেন বেনামাজি, তারপর আদম সন্তানের একটা সম্মান ইমানদার হওয়ার কারণে তাকে পবিত্র করে কাফনে পেঁচিয়ে তাকে দাফন করতে হয় সম্মানের কারণে, একটা দিক। দ্বিতীয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে আম্মাদান হতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে জীবিতদের সাথে যেমন আচরণ করো মৃতদের সাথেও এমন আচরণ করো, মৃতদেরকে বিন্দুমাত্র কোনো কি দিও না, কষ্ট দিও না। এই জন্য মায়েতের সম্মান, মায়েতের কষ্ট থেকে বাঁচানোর জন্যই মায়েতের সাথে নম্র আচরণ করতে বলা হয়েছে। এক, দ্বিতীয় প্রশ্ন ছিল যে মায়েতের বড়ই পাতা দিয়ে গোসল করানো, বাদায়ুস সানায়ের একটা ফিকহের কিতাব আছে, খুব গুরুত্বপূর্ণ কিতাব, এই কিতাবে বড়ই পাতা দিয়ে গোসলের তাৎপর্য আছে, তাৎপর্য হলো যে বড়ই পাতা যদি কোনো গরম পানির মধ্যে দিয়ে ওই গরম পানি দ্বারা গোসল করানো হয়, ঘা জাগা ধোয়া হয় মোছা হয়, তাহলে খুব সহজে ময়লা দূর হয় এবং বড়ই পাতার পানির গোসলের পরে ওই জায়গায় কোনো পোকামাকড় সহজে পড়ে না, এই জন্য আল্লাহ রসুলের সুন্নাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার বিবি যখন ইন্তেকাল করেন তখন যারা গোসল দিচ্ছিলেন এদেরকে আল্লাহ রসুল বলছিলেন যে তোমরা বড়ই পাতার পানি দিয়ে এদেরকে গোসল দিও এবং বেজর সংখ্যায় কি দিও, এর শরীরে পানি ঢাইলো, এটা সুন্নাত এবং উপকারও আছে। প্রশ্ন, উজানি পীরের পোস্টারে সাহেবজাদা পীরে কামেল গদিনাসীন পীর লিখেছে, বুঝায় বললে ভালো হয়, সাহেবজাদা গদিনাসীন এটা দোষের কিছু না যদি উনি যোগ্য হয়ে থাকে। আমাদের সমাজে যেমন পীরের স্বাস্থ্য খুব মোটা ছিল ভালো ছিল, ছেলেরও স্বাস্থ্য মোটা খুব ভালো হয়ে গেছে, ছেলে বাপে চেয়ারে বসতে পারে, ছেলের এখন পীর বানায় দেয়, এটা পীর হওয়ার এই এইভাবে যদি কি হয় আপনার সাহেবজাদা হয় এইভাবে যদি কেউ গদিনাসীন হয় তাহলে ভুল, কিন্তু যোগ্য হওয়ার কারণে যদি সন্তান বাপের স্থানে ওই দায়িত্ব আদায় করে এটা সহি আছে। দুনিয়াতে মানুষ ওই সমস্ত কাজে বেশি ভেজাল দেয় যে সমস্ত মাল বেশি চলে, মার্কেটে যে যে যে মালের দাম বেশি ওই মালে ভেজাল বেশি, যে মালের দাম কম ওই মালে ভেজাল কম। আমাদের সমাজে দিনের ব্যাপারে সবচেয়ে বেশি দামি জিনিস হলো হক্কানি পীর মশায়েখ, হক্কানি পীর মশায়েখের সহবতে সান্নিধ্যে যে যায় তার ভিতরে ইমানের শিকড় মজবুত হতে হতে সে দিনদার পরেজগার হয়ে যায়। আর এই ইহুদিরা ছাড়া খ্রিস্টান শয়তান সবচেয়ে বুঝছে যে এই লাইনে সবচেয়ে বেশি ধোকা দেওয়া যায়, এই জন্য আমাদের সমাজে নকল পীর বানায় এমন ভাবে ছাড়ছে মানুষ যেন হকানি পীরের কাছে না যায়, অথচ দুনিয়ার যত খেদমত দেখি সব এই পীরদের মাধ্যমে হয়েছে। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি পীর ছিলেন, দাওয়াত তবলিগে দেখি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি পীর ছিলেন, হাজি ইমদাদুল্লাহ মুহাজির মুহাজির বাকি রহমতুল্লাহ আলাইহির যতগুলো খলিফা ছিলেন হক্কানি পীর সবার তারা বড় বড় দিনই খেদমত হয়েছে। কিন্তু আমাদের সমাজে এই পীরের এই দামি জিনিসটাকে ইহুদি নাসারা শয়তান ইত্যাদি দিক থেকে নকল বানায় আমাদের কাছে একটা এদের একটা একটা অন্যভাবে পেশ করে বদনাম। পীর বললে আমরা মনে করি ওই ছয় ফিট উঁচা হবে, তিন ফিট আড়ে হবে, ওনার কি আশপাশে খাদেম থাকবে চার পদ্ম, ওনার কাছে হাদিয়া তোহফা দিতে হবে, এই হচ্ছে বিশ্বাম। না, বিশ্বাম এটা না। সাহেবজাদা হোক, কামেল হোক, সাহেবজাদা উনি যদি কামেল হয়, উনি নিজেও শরীয়তের উপর আমল করে, নিজেও কি করে না, গোনা করে না, ওনার সাথে যারা উঠা বসা করে এদেরকে উনি শরীয়তের উপর নেওয়ার চেষ্টা করে এবং সবাইকে নিয়ে আমল করে একসাথে জান্নাতে যাওয়ার চেষ্টা করে, এই হলো পীরের পরিচয়। এখন যদি কোনো বিশ্বাস নিজে আমল না করে, বাপ পিছলে এই জন্য উনি সাহেবজাদা হয়ে গেছে, এই সাহেবজাদা ভুল। এই ধরনের যোগ্য ব্যক্তি যদি কেউ সাহেবজাদা হয়, এই সাহেবজাদা ভুল না। প্রশ্ন, মান্নত করা যে কোনো উদ্দেশ্যের জন্য জায়েজ কিনা বুঝে বললে ভালো হয়। হাদিস শরীফে আসছে যে মান্নতের দ্বারা মানুষের কোনো উপকার হয় না, তাকদীরের কোনো পরিবর্তন হয় না, বরং বকিলের মাল বাহির করা হয়। মান্নতের দ্বারা বকিলের মাল বাহির করা হয়, বকিল এমনি দান করতে চায় না, যখন বিপদে পড়ে তখন আল্লাহর সাথে একটা চুক্তির মতো করে, আল্লাহ সুস্থ করে দাও, খাসি দেবো একটা, আল্লাহ এত সস্তা না। হাদিসে আছে, সহি হাদিসে, একাধিক হাদিসে আছে, আল্লাহ তালা বলেন যে বকিলের মাল বাহির করা হয় মান্নতের দ্বারা। এই জন্য মান্নত কোনো আলেম দিনদার পরেজগার মানুষ সাধারণত মান্নত করে না, দান করবে, সৎকার করবে। হ্যাঁ, তবে যদি কোনো ব্যক্তি মান্নত করে তাহলে সে মান্নত হালাল পন্থায় হলে, সহি মান্নত হলে সে মান্নতটা পুরা করতে হবে, মান্নত হবে আল্লাহর ওয়াস্তে। পীর, শায়খ, মাজার, দরবা এগুলো মান্যতার জায়গা না। মান্যত হবে ইবাদত সংক্রান্ত কোনো জিনিস, তার সৎকা ইবাদত, জাকাত, নামাজ একটা ইবাদত, হজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, এই সমস্ত মৌলিক ইবাদত যেগুলো আছে এইগুলোর কোনো এক শ্রেণী যদি কেউ সহি নিয়তে সহি তরিকায় মান্যত করে তাহলে এই শর্ত পাওয়া গেলে তার মান্যত পুরা করতে হয়। তবে আগে যেটা বললাম যে মান্যতের দ্বারা তাকদীরের কোনো পরিবর্তন হয় না, আল্লাহ যেটা সুস্থ অসুস্থ সেটা করবেই, এই জন্য মান্যত না করে বিপদে পড়লে দান করা চাই, শর্ত সাপেক্ষে আল্লাহ থেকে আদায় না করার মনোভাব না করা চাই। প্রশ্ন, এক ব্যক্তিকে দেখলাম সেজদায় যাওয়ার আগে নামাজের মধ্যে সেজদার জায়গা ঝাড়িয়া পরিষ্কার করিয়া সেজদা করিল, এটা ঠিক কিনা বুঝাই বললে ভালো হয়। যদি সিজদার জায়গা ধুলাবালি থাকে, সিজদা দিতে কষ্ট হবে, তাহলে খুব সংক্ষিপ্ত একবারে পারলে ভালো, দুইবার, তিনবার না, একবারে যদি হাত দিয়ে ময়লা দূর করা যায় ভালো, না হলে দুইবার, তিনবার কোনো অবস্থায় হাত দিয়ে ওই জায়গাটা ঝাড়া যাবে না যদি কষ্ট হয়। আর যদি সিজদা দিতে কষ্ট না হয় তাহলে না ঝাড়া, ওটার উপরে সিজদা দেওয়া। তবে এইভাবে যদি একবার ছাড়ে তাহলে নামাজের কোনো ক্ষতি হবে না। প্রশ্ন, স্বামী স্ত্রী হিন্দু ছিল, সেই অবস্থায় এক ছেলে এক মেয়ে হয়েছে, এখন তাহারা মুসলমান ধর্ম গ্রহণ করিল, এখন তাহাদের ইসলামিক শরিয়াত অবস্থায় আবার বিবাহ করা লাগবে কিনা বুঝাই বললে ভালো হয়। স্বামী স্ত্রী একসাথে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তাদের বিবাহ পড়ানো লাগে না, তবে সতর্কতামূলক যদি তারা বিবাহ পড়ায় না তাহলে ভালো, কিন্তু একজন যদি করে তাহলে তাদের অবশ্যই কি হয়ে যায়, বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, আবার নতুন করে কি করতে হবে, বিবাহ করতে হবে একটা। তবে বিবাহ লাগে না কোন বিবাহের যদি তারা শরিয়াত সম্মত কোনো আহলে কিতাব হয়ে থাকে, ইহুদি ছিল, সত্যিকার ইহুদি ছিল, ইহুদি ধর্ম অনুপাতে এদের বিবাহ হয়েছে, এরা মুসলমান হওয়ার পর আর কি করা লাগে না, বিবাহ করা লাগবে না। কিন্তু আমাদের সমাজে হিন্দুদের বিবাহের কোনো নিয়ম এত কি না, সঠিক না। সুতরাং হিন্দুরা যদি মুসলমান হয় এদের ক্ষেত্রে আবার নতুন করে ইসলাম পড়ায়, ইসলামের কালেমা পড়ানোর পরে আবার নতুন করে বিবাহ পড়ানো নেওয়া ভালো। প্রশ্ন, বাণিজ্য মেলায় সাংসারিকের জন্য কেনাকাটা করা এবং যাওয়া জায়েজ কিনা বুঝাই বললে ভালো হয়। নিজে যদি গোনা থেকে বাঁচা যায় তাহলে অন্য মার্কেটে যেমন যাওয়া যায় এই মার্কেটে সেটা যাওয়া যায়, তবে এই ক্ষেত্রে গোনার পরিমাণটা বেশি, ডাকাতির পরিমাণটা বেশি। আর দুনিয়াকে সবচেয়ে নিকৃষ্ট বলা হয়েছে বাজার, বাজারে গেলে মানুষের ইমান কমতে থাকে, দুনিয়ার দিকে মন বাড়তে থাকে। বাণিজ্য মেলায় আপনি যাবেন দেখতে দেখবেন দুই হাতে প্লাস্টিকের মগ, বিস্কিট টিস্কিট কিনে নিয়েছেন, বহুত কিছু টাকা ধার করে নিয়ে যায়, তার হয়ে যাবে যদি টাকা নেয় বিকাশে কি অফার পাইছি, অফার 8% ছাড়। আমাদের এক ওস্তাদ ছিলেন আবু আব্দুল ফাতাহ ইয়াহিয়া রহমতুল্লাহ আলী, মালিবাগের সিনিয়র ওস্তাদ, নেগাতে দেখ যে সমস্ত কোম্পানি অফার দেয় এমনিতে অফার দেয় না, হয় দাম বাড়ায় অফার দেয়, না হলে মানগত সমস্যা আছে, না হলে অনেক আগের মাল কোনো কিছু আছে, তারা কিন্তু কোনো কি করবে না, ক্ষতি করবে না। সুতরাং তুই অফার দিয়ে ধোকা খাস না, হুজুর আমাদেরকে বোঝাতে বাণিজ্য মেলায় যদি কেউ যেতে চায়, যারা উলম্বয়ে ঘোরে তারা তো যাবে, এদের কাছে বলা যেতে পারে না আপনার তিনি ইমানদার মানুষ, পাশাপ তো নামাজ পড়েন, আপনার বিবি খাস পর্দায় থাকে, আপনার তো আপনার জন্য তো বাণিজ্য মেলা না। আপনি বাণিজ্য মেলায় গেলে তো বিবির চোখ আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, বিবিরা আপনি দশটা দেখায় দুইটা কিনে দেবেন, আটটা চাহিদা থেকে যাবে, আটটা আগামী বাণিজ্য মেলা আপনার থেকে আদায় করে ছাড়বে। এই জন্য মাসলাগত দিক থেকে জায়েজ থাকলেও এটার ফলাফল ভালো না, এই জন্য ইমানদার ব্যক্তিদের না যাওয়া চাই। প্রশ্ন, এক লোক কর্নেল ওসমানের মতো মোষ রেখেছে, পানি খাইতে গেলে মোষ পানিতে ভিজিয়া যায়, এই পানি খাওয়া হালাল নাকি হারাম? বুঝে বললে ভালো হয়। পানি পানি হালাল হবে কিন্তু এই আচরণটা মাকরুহ হবে। মোষ পানে যে কোনো জিনিস পান করার সময় যদি মোষ ভিজে যায় তাহলে এই কাজটা মাকরুহ, কিন্তু পানি মাকরুহ হয়ে গেছে আর একজন খাইতে পারবে না, কেননা তার মোষে তো আর নাপাক লাগে নাই, তার মোষ ভিজলে তো আর কি হচ্ছে না, পানিটা নাপাক হচ্ছে না, কিন্তু সে যে পদ্ধতিতে খাচ্ছে, যেমন বাম হাতে খাবা মাকরুহ, বাম হাতে যদি আমি পানি খাই অর্ধেক খেয়ে একজনকে দিয়ে দিছি, পানি তো নাপাক হয়নি কিন্তু আমার আচরণটা নাপাক মাকরুহ হয়েছে। যেন মোষ লম্বা রাখি এভাবে পান করাটা মাকরুহ, এটার জন্য পানি নাপাক হয় না, পানির কোনো হুকুম আসে না, তবে কাজটা মাকরুহ। অনেক খাবারে প্যাকেটে আরবি দিয়া নাম লেখা থাকে, এই এই প্যাকেট আমরা ডাস্টবিনে ফেলি বা রাস্তায় ফেলিয়ে দেয়, মানুষ পাও দিয়ে পড়ায়, এতে গুনাহ হবে কিনা বুঝে বলো না? আরবি একটা ভাষা, কোরআন হাদিসের আয়াত না থাকলে এই আরবিকে এইভাবে সম্মান করার কোনো যুক্তিকতা নাই, এটা সাধারণ মানুষ সম্মান করে। আমার একবার হজের সফরে ওই সময় মক্কা মদিনা যাওয়ার মাঝপথে ইমিগ্রেশন যে চেকপোস্টে অনেক সময় দেরি হতো, অনেক সময় দেরি, এখন তো দেরি হয় না, অল্প সময় হয়ে যায়, অনেক আগের কথা 8-10 বছর বা 2008 সালে সম্ভবত, তা ওই জায়গায় যে এক অফিস থেকে ওদের সাথে একটা সম্পর্ক হয়েছে, কথা কথা বলার পর ওরা বেশ কিছু পত্রিকা দিয়েছে আমাকে, ওদের ম্যাগাজিন ছিল অফিস থেকে, এই পত্রিকাগুলো আমি বাসে নিয়ে হাতে নিয়ে পড়ছিলাম, পড়তে পড়তে আমার হাত থেকে পড়ে গেছে, আমি গেছি ঘুমায়, পড়তে পড়তে আমার দ্বিতীয় সিটে যারা এই লোকের পায়ে লাগছে এই পত্রিকা, স্যার সেই লোকটা তো সম্পূর্ণ বাসের লোককে গরম করে ফেলছে, যে আল্লাহর কালাম আরবি ওনার পায়ে লাগছে। আমি তাড়াতাড়ি সামনে করে ভাই এটা কি এমন কিছু না, এ তো আরবি লেখা, এটা তো কোরআন হাদিস কিছু না, এটা পত্রিকা, দেন এদের রাস্তায় পড়ে গেছে, এত ভক্তি আবার ভালো না। আরবি একটা ভাষা, ওই ভাষার ক্ষেত্রে যদি কোরআন হাদিসের শব্দ না থাকে তাহলে সেটাকে স্বাভাবিকভাবে আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি, তবে ইচ্ছাকৃতভাবে তুচ্ছ করা অপমান করা এটা ঠিক না, কিন্তু কোরআন হাদিসের আয়াত সম্মানের উপযুক্ত, শুধু আরবি লেখাটা ওই ওই রকম সম্মানের উপযুক্ত না। প্রশ্ন, প্রথম কাতারে নামাজ পড়লে এতে কি নেকি যে কেউ যদি জানতো তাহলে লটারি করিয়া হইলে ও প্রথম কাতারে নামাজ পড়িতে আসতো, বুঝাই পড়লে ভালো হয়। হাদিস শরীফে আসছে যে প্রথম কাতারে যারা নামাজ পড়বে এদের জন্য রহমতের ফেরেশতা বিশেষভাবে দোয়া করতে থাকে, হাদিস আজান এবং প্রথম কাতারের নামাজ এই দুটার সব এত বেশি নির্ধারিত পরিমাণ বলা হয় নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগ্রহ বা উম্মতকে উদ্বুদ্ধ করার জন্য বলছে যে এত বেশি সব যদি জানতো তাহলে যদি এমন হতো যে মসজিদে আসার পরে লটারি হবে যে আজকে কে কে সামনের কাতারে যাবে তাহলে সবাই লটারিতে শরিক হইত, এটার উদ্দেশ্য হলো সামনের কাতারে সব অনেক বেশি, তবে এই বেশি আবার কত পরিমাণ কত লাখ কত কোটি এই এত জানা সবের দিক থেকে ভালো না। তাহলে আপনি একদিন কি সামনের কাতারে নামাজ পড়ে মনে করবেন যে বাসায় যে ক্যালকুলেটর হিসেব করা শুরু করবেন যে এত লক্ষ সব আমার হয়ে গেছে, এই জন্য সবের ক্ষেত্রে এই সমস্ত সংখ্যা কোটি মোটি না জেনে সব হয়, আল্লাহ রসুল বলতে সব হয় সে সবের দিকে আমি যাবো, এটা হলো মূলত কোরআন হাদিসের বর্ণনা। কোরআন হাদিসে সবের সংখ্যা খুব কম বলছে, শুধু উৎসাহ দিচ্ছে তুমি সব সবের আমল করো। প্রশ্ন, বাথরুমে খালি গায়ে খালি মাথায় গেলে কি ক্ষতি বোঝায় বলে বলো? অনুত্তম, তবে সুন্নাত হলো আদব হলো পায়ে স্যান্ডেল দেওয়া এবং মাথা খালি মাথা ঢেকে রাখা। স্বাস্থ্যবিজ্ঞানীরাও বলে যে পায়ের পাতা খালি থাকলে মাথা খালি থাকলে শরীর খালি থাকলে বাথরুমের মধ্যে থেকে যে সমস্ত জীবাণুগুলো আছে সেই সমস্ত জীবাণু খুব সহজে শরীরের সাথে লেগে যায়, এই জন্য ইসলামও বলে আদব হলো বাথরুমে মাথা ঢেকে রাখা, পা ঢেকে রাখা, সম্ভব হলে শরীরও ঢেকে রাখা, শরীর স্বাভাবিক অবস্থায় খোলা বা বাথরুমে যাওয়ার সময় খোলা অনুত্তম, গোনাহের কাজ না, অনুত্তম। প্রশ্ন, রাতে নখ কাটিলে নাকি সংসারে অভাব দেখা যায়, বুঝে বলো? এটা ইসলামের কথা না, এটা মানুষের সমাজের কথা, এটা মানা না মানার কোনো বিষয় না, হয়তো মানুষ আগে একসময় রাতে নখ কাটতে গেলে অন্ধকারে বাতির ব্যবস্থা ছিল না, নখ কাটতে গেলে দেখতে কোনো ধরনের কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে, এই সমস্ত দিক থেকে বলতে পারে, কিন্তু ইসলামের দৃষ্টিতে নখ কাটা নির্ধারিত কোনো সময় নাই। ইমাম গাজালি রহমতুল্লাহ আলী ইহজায় উলুমুদ্দিনে শুক্রবার উনি বলছেন উত্তম, সপ্তাহে একদিন নক্কাটা উত্তম, এই জন্য জুমার নামাজের আগে নখ মোষ অপ্রয়োজনীয় লোক এগুলো থেকে পবিত্র হওয়াটা উত্তম। তবে এটাই দিনে কাটতে হবে, শুক্রবারে কাটতে হবে এমন না, যখনই সুযোগ হয় ওই সময় কাটতে পারে, উত্তম হলো শুক্রবারে কাটা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে দিন বুঝে তার উপর আমল করবার তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম ومنك السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين يا الله নিঃসন্দেহে আমরা গুনাহগার, ইয়া আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে হাত তুলেছি, ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত রকম গুনাহগার থেকে আপনি মাফ করে দেন, ইয়া আল্লাহ আমাদের জিন্দা মুর্দা সকল আত্মীয় স্বজনকে মাফ করে দেন, ইয়া আল্লাহ বিশ্বের সমস্ত মুমিন মুমিনাতকে আপনি মাফ করে দেন, ইয়া আল্লাহ আজকে জান্নাতের আলোচনা গেল, ইয়া আল্লাহ আপনি আমাদের সকলকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে দেন, ইয়া আল্লাহ জান্নাতের উঁচু মর্তবা লাভ করে যেতে পারি, দুনিয়ার এই অস্থায়ী দুনিয়ার মাতবারি কয়দিন, দুনিয়ার মজা কয়দিন, ইয়া আল্লাহ এই অস্থায়ী ধোকার অস্থায়ী ধোকার পিছনে না পড়ে স্থায়ী জান্নাত যেন অর্জন করে নিতে পারি সেই তৌফিক আপনি আমাদের সকলকে দান করুন, ইয়া আল্লাহ আমাদের সকলকে ইয়া আল্লাহ নেক বান্দা হিসেবে কবুল করে নে। আমাদের আমাদের যাদের আব্বা অন্ধকার কবরে, দুনিয়ার মধ্যে সবচেয়ে আপন ছিল বাপার মা, একজন মা তার সন্তানকে কত ভালোবাসে মা জানে, ইয়া আল্লাহ সেই বাপ্পার কবরে আঘাতকে আপনি মাফ করে দেন, ইয়া আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, ইয়া আল্লাহ আমাদের যাদের বাপ মা জীবিত আছেন সে সমস্ত বাপ মার খেদমত করে জান্নাত লাভ করবার তৌফিক দান করেন, আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্রদেরকে দিনদার পরেজগার হিসেবে কবুল করে নেন, ইয়া আল্লাহ আমাদের সকলকে আপনারা শরীয়তের উপর অবিচল থাকবার তৌফিক দান করেন, দিন বুঝে দিনের উপর চল আপনি আমাদের সকলের জন্য সহজ করে দেন, ইয়া আল্লাহ দিনের সকল ফেতনা থেকে মুক্ত হয়ে সঠিকভাবে দিনের উপর আমল করবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ আনে ওয়ালা বিশ্ব ইসলামকে আপনি কবুল করে নেন, ইয়া আল্লাহ বিশ্ব ইসলামের মাধ্যমে সারা বিশ্বের আনাচে কানাচে হেদায়েতের হাওয়া আপনি পৌঁছে দেন, ইয়া আল্লাহ আমাদের দেশের জন্য রহমতের কেন্দ্রবিন্দু হিসেবে কবুল করে নেন, ইয়া আল্লাহ আমাদের সকলকে এ সমস্ত দিনী খেদমতের মহব্বতের সাথে জুড়ে থাকবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ আমাদের মসজিদের নিজের সংস্কারের কাজ হচ্ছে আপনার এই ঘরকে আপনি কবুল করে নেন, ইয়া আল্লাহ যেভাবে করলে সুন্দর হয় সেভাবে করবার তৌফিক এবং ফয়সালা করে দেন, যাদের দান যাদের মহব্বত যাদের ত্যাগকে আপনি পছন্দ করেন খেদমতকে পছন্দ করেন তাদের মহব্বত খেদমত সবাইকে ইয়া আল্লাহ কবুল করে এই কাজকে আপনি সুসম্পন্ন করবার ফয়সালা করে দেন, ইয়া আল্লাহ অনেক বড় ব্যয়ের সিদ্ধান্ত আপনার আপনার পক্ষ থেকে ফয়সালা হলে সব কিছু সহজ হয়ে যাবে, ইয়া আল্লাহ আপনি আমাদের এই কাজকে সুসম্পন্ন করবার ফয়সালা করে দেন, ইয়া আল্লাহ আপনার ঘরকে সুন্দর করা হয়, ইয়া আল্লাহ নামাজে মন বসবে নামাজের আসলে মন ভরে যাবে হারামাইন শরীফে যেভাবে সুন্দর করেছে, ইয়া আল্লাহ আপনার ঘরকে এভাবে সুন্দর করবার তৌফিক দান করে, ইয়া আল্লাহ আমাদের সকলকে সমস্ত সৎকায় জারিয়ায় বেশি বেশি শরীক থাকবার তৌফিক দান করে, ইয়া আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন, সুস্থতায় বরকত দান করেন, হালাল রিজিকে বরকত দান করেন, ইয়া আল্লাহ আমাদের এক ভাইয়ের মেয়ের অপারেশন হবে, ইয়া আল্লাহ তার জন্য আপনি সুস্থতার ব্যবস্থা করে দেন, ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সকলের জন্য সুস্থতার ফয়সালা করে দেন, ইয়া আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিকে বরকত দান করেন, ইয়া আল্লাহ আমাদের কাউকে ইয়া আল্লাহ অসুস্থ বানায় অন্যের উপর নির্ভরশীল করে রাখিয়েন না, ইয়া আল্লাহ যতদিন দুনিয়াতে রাখেন সুস্থ শরীরে সবল দেহে নিজ অর্থে নিজের উপর চলতে পারি সেই ফয়সালা আপনি আমাদের সকলের জন্য করে দেন, ইয়া আল্লাহ অন্যের উপর বোঝা বানিয়ে অন্যের উপর আর্থিকভাবে নির্ভরশীল করে আমাদের কাউকে আপনি লাঞ্ছিত করেন না কষ্ট দিয়েন না, ইয়া আল্লাহ হায়াতের মধ্যে বরকত চাই কিন্তু বার্ধকের কষ্ট থেকে আপনার কাছে মুক্তি চাই, ইয়া আল্লাহ যতদিন দুনিয়াতে রাখেন সুস্থ শরীরে সবল দেহে নিজের কাজ নিজে করে বেশি বেশি ইবাদত করে যেতে পারি সেই ফয়সালা করে দিয়ে, ইয়া আল্লাহ সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকবার শক্তি দান করেন, ইয়া আল্লাহ দুনিয়ার সব কিছু পাইলাম যদি জান্নাত না পাই আপনার সন্তুষ্টি না পাই সব কিছু বেকার, আমাদের সকলের জন্য বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দিয়ে আমাদের সকলের জন্য ইয়া আল্লাহ আপনার সন্তুষ্টির ফয়সালা করে দিয়ে, ইয়া আল্লাহ মৃত্যুর সময় যেন কলমা নসিব হয় হাসতে হাসতে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি সেই ফয়সালা করে দিয়ে, ইয়া আল্লাহ আসানির সাথে শাহাদাতের মর্তবার নসিব করবার তৌফিক দান করিয়ে, ইয়া আল্লাহ যে সমস্ত ভাইরা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছেন সকল নেক উদ্দেশ্যকে আপনি কবুল করে নেন, সকল নেক আশাগুলোকে আপনি মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত নেক আমাল নেক দোয়া নেক আশাগুলোকে আপনি কবুল করে নেন। ইয়া অনেক ভাই দূর দূর থেকে আসে কোরআনের মহব্বতে, ইয়া আল্লাহ তাদের এই সময়টুকুর অধীনে তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, তাদের এবং আমাদের সকলের হেদায়েতের অধীনে হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ কোরআন যেন কালকে আমাদের ময়দানে আমাদের পক্ষে সুপারিশ করে এভাবে কোরআনের উপর আমল করবার মহব্বত করবার তৌফিক দান করি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম وتب علينا انك انت التواب الرحيم امين برحمتك يا ارحم الراحمين